ইসরায়েল বা সম্পূর্ণ যা কারিগর করে বা মামলা অধিকার শুরু নেই বা তারা না এটা সহজ না খারাপ কখন না এটা কোনো বুদ্ধি আছে তাঁতির হয়ে গেছে খুব ঠিক আছে তার এটা কোনো বুদ্ধি নেই এটা বুদ্ধি নাই এটা বুদ্ধি একটাই পরামর্শ এটা হ্যাঁ ওটাই মোট পরামর্শ সম্ভবে কি করে মোমো জানার মতো তুমি পরামর্শ বেশি পাবেন না কারণ মোর দেখা যাবে যখন নিরুপায় হয় তখন পরামর্শ চলতে থাকে পরামর্শ করে থাকে অনেক সময় করে বই নিষেধ করেছে তোর বেপরা চলাটা একবার নিষিদ্ধ করেছেন না বেপরা চলাফলা একবারে বেপরা তো বেপরা তো হওয়া যাবে না প্রথমত এইটা দুই মামলা হয়ে গেছে মামলা হয়ে গেছে যেহেতু চাষির হওয়ার আগত চাষি বৃষ্টি হয়তো মোটা অঙ্কের টাকা টুকা দিয়ে দিয়া নাম ইয়া করবে আর এটা আমার চাষির হওয়া হয়ে গেছে এটা কোনো সুযোগ নেই মানে কোনোভাবে আর সুযোগ নেই এক দুই হচ্ছে ওকে মাস্টার মাইন হিসেবে দেখা যাবে মানে ওই মামলার মূল হতে মানে মূল যত ভালোভাবে জানো যতটুকু জানেন মানে ওই মামলার মূল হতা কোথায় আছে এবং ওখানে কিছু সরঞ্জামাদি ওরা উদ্ধার দেখাইছে সেই সরঞ্জামাদি সব সরবরাহ করতে হয় এটা লেখা আছে এতটুকু জানো মানে এটা ওখানে মামলা উল্লেখ করা আমার পার্টনার দিয়ে মাধ্যম দিয়ে যেটা জানা আছে এটা একটা হসপিটাল দেখো নাই ওর মামলার পার্টনার দিয়ে মাধ্যম দিয়ে যেটা জানা হ্যাঁ হেলিকপ্টার দিয়ে হ্যাঁ হেলিকপ্টার দিয়ে পিটিয়ে ধরছে প্র্যাকটিক্যালি ব্যবস্থাপন্ন হয় হ্যাঁ মামলা খুব কঠিন হার্ড মামলা এখন এই মামলার হ্যাঁ এখন ঘটনা হয়েছে মাস্টার মাইন্ড হিসেবে যেটা দেখেছে এবং পারাদক আছে পারাদক হওয়ার কারণে আরো গুরুত্বটা বেশি এমনি মাস্টার মাইন্ড আবার পারাদক হওয়ার কারণে আরো গুরুত্বটা বেশি এখন এর বাসার একটা এখান থেকে উপায় একবারে মানে নীরব মানে করে একেবারে নীরব এলাকা থাকা যাবে না এলাকা থেকে আরো এলাকা কোনো উপকার জগৎ চলবে না যেটা করছে এতদিন যা করতে করছে এতদিন সরকার দুর্বল ছিল যে খারাপ হয়েছে যখন সরকার এখন এখন কিন্তু আবার সচল হচ্ছে সক্রিয় আছে এই জন্য কোনোভাবেই এলাকার কোনো থাকা যাবে না একবার আজীবের জন্য না আওয়ামী লীগ করেছেন জামাত ইসলাম আসলে আরও বেশি ক্ষতি হইবে আওয়ামী লীগ আসলে যখন তখন জামাতই আমাকে একে মনে করছিল আর জামাত যখন আসবে তখন জামাতি শুধু একটু সরকারকে মনে করবে আওয়ামী লীগ যখন আসলে জামাত শিবিরের লোক একই মামলা মনে করে একই মামলা একই মামলা আইনের ঘর কাম করলে জামাতের না শিবিরের না ছেলে বেলে মামলা নাই এত সাক্ষী উকিল ভূত উকিল তখন দিনাজপুরের জেলা দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি বিদেশিটা বিদেশিটাকে মারার জন্য ইয়ে করলেন না হামলা করলেন দেশপুরত আইসের ঘর এগারোটা পাঁচ মিনিটে হামলা হয়েছে আর বারোটা মধ্যে গ্রেপ্তার ইয়া জামাতের না জেলা সেক্রেটারি তারপরে আমার ভুগি বন্ধুতে বাড়ি রংপুর বিভাগীয় ছাত্র শিবিরের সভাপতি পলাশ পলাশ নামটা এখন প্রায় বিভিন্ন জনসভা সভাদার কমিটির নাম ঘোষণা করেছে সুন্দর আছে পলাশ এবং ইয়া রংপুর বিভাগের না সেক্রেটারি শিমুল শিমুল আর পলাশ দুজনেরই গ্রেপ্তার এই একই সাথে একই মামলা মানে হাসিনা মনে করে যে না সব একই আমাকেও বারবার ইয়া রিমান্ডে করেছিল জঙ্গি কোথায় করে আমাকে করে নাই প্রথমবার বারবার তো জঙ্গি মামলা জঙ্গি নিচ্ছে প্রথমবার যখন আমার খালি একটা করে তুই দিল ছাত্র শিবিরের আন্ডারগ্রাউন্ড সংগঠন তা ঘটনা হলো তখন গিয়েছে জামাত শিবির যদি আছে ক্ষমতায় আরও দু তিন বেশি চলবে আমাদের এটা খেয়াল থাকবে এখন ঘটনা হচ্ছে এইটা থেকে বাঁচার একটাই উপায় চিরতরে এলাকা ট্যাগ বাড়ি ছেড়ে দেবো বন্ধ একটা উপায় মোবাইল ব্যবহার করা যাবে না ওনার কোনো জন্য হ্যাঁ অনেক পালক আছে আমি দেখছি দশ বছর পনেরো বছর দুই বছর পালা দেওয়া ছিল আমার খাতায় গালি নম্বর খারাপ হয়েছে আইএসে কি ভাই কি ভাই কি হল এখন ঘটনা যদি আমার নিজের দেখাই না আর যদি না আমরা সারাদিনে খাবো তাহলে কোটের মাধ্যমে সিলিন্ডার দিয়া ঢুকি লাগিবে আর জামনি মাঝে বেরোবে উপায় হন দুইটা তাছাড়া কোনো উপায় নেই মানে মুই যত আর কি মুই যত থেকে আইন বোঝো আর কি এই বিষয়গুলো কি বাবা ঠিক আছে দুইটা আবরণ দুইটা একটা সব মায়া ত্যাগ করিয়া আও বাড়ি বাম্মা মারাইলেও আসা দেবে না এটা আলাদা এটা আলাদা হিসাব ওই যদি এইটা মানে ওর যে পাটনা গেল অব্যাহিত পায় মামলা দেখি তাহলে হো পাইবি ভাই তো এখন আমরা চাকরি দেখি অব্যাহত পাওয়ার কোনো সুযোগ নাই পাঁচ আর দশ বছর পর যাক এখন নাই তোমরা যেদিন আসছিলেন সেদিন তোমরা যেদিন পছন্দ নয় এটা হবার কারণটা কি ওর কারণটা দেখো একটা যদি কারণ তো কারণ বিষয়ে তো দৃষ্টি হয় মামলা যদি খাসি দিতে পারি মামলা আনবে না কবারি বেয়া কবারি বে আইন বুঝলে আমাদের বৈষম্য তার মুক্তি আন্দোলনের কাজ আছে এই মুহূর্তে কাকু গুম হয়ে গেল তারপরে কারো দীর্ঘদিন জেলখানায় আছে মামলা দেখার লোক নাই আমরা দেখবো আমাদের কাছে এই যে বৈষম্য কারণ আম জনতা সহ করে নিবেন নাকি আমাদের প্রত্যেকটা থানা জেলা বিভাগ তারপরে মানে কেন্দ্রীয় সব কমিটি জেলাতে বেশিরভাগ মানে এই জেলখানা লোক আছে কারণ জেলখানা লোক থাকার একটাই কারণ হলো রাখার একটাই কারণ মানে জেলখানা যারা খাটে জেল খাটে দীর্ঘদিন যারা তারা প্রশাসনের চোখে চোখ রাখি কথা বলতে জানে প্রথম কথা এইটা দুই নম্বর কথা হলো কি তারা প্রশাসনিক সকল অপকর্ম সম্পর্কে ধারণা থাকে আপনি আমার কি বুঝাবেন আমরা নিজে এটা ভক্ত করবি আঞ্জেল খাটে না যায় তাই বাবার কি কথা যেমন কিছুদিন আগে নিমসাবাড়িতে মানববন্ধন করছি বসুন তারা মুক্তি আন্দোলন বা মানববন্ধন করছি সুগারের বিরুদ্ধে জেল সুগারের বিরুদ্ধে এখন যখনই ঘোষণা হয়ে গেছে আতর রহমান বিক্রমপুরি আর শফিকুল ইসলাম ভাই মনে করেন যে মানে ওই সাতটা সত্তর আছে না, সাতটা সত্তর মাইক হ্যান্ড মাইক দিয়ে খালি মাইকিং করছে খালি যে আজকে দুপুর দুইটায় না বস্তুমহীন তারা মুক্তি আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন আয়োজন করা হয়েছে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। তার বিরুদ্ধে দুর্নীতির কারণে এই জেল সুপারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির কারণে জেল সুপারের বিরুদ্ধে মানববন্ধন করার আয়োজন করা হয়েছে। এই কথা কইছে একদিন গেলে সারি দিতে গেলি মাথা খারাপ হয়ে গেছে না, ডিআইজি পর্যন্ত মাথা খারাপ হয়ে গেছে। যেভাবে হোক ওদের সাথে বৈশ সমাধান করো, যেভাবে হোক ওদের সাথে বৈশ সমাধান করো। এখন যে কারারক্ষী গুলা সুপার এখন মিডিয়ার সঙ্গে তো সমস্যা না, যখন করছে এমা তো মাথা খারাপ হয়েছে, কোথায় কাম কাজ করছে কাজ করছে ছবি দেখছে। এখন দেখছে আমাদের স্কুল থেকে যতগুলো জঙ্গি আসছিল যতগুলো মানুষের ক্ষতি হয়েছে সবার বাড়ির ঠিক আছে মোবাইল নাম্বার আছে, এমন সব নথিপত্র ওই সময় মতো মিলে রয়েছে সব ব্যাকেটে দেখা। হ্যাঁ পরে যে বলছে আমি সত্যের নাম্বার দিয়ে দিয়েছে এই এতে বাড়ি সব দেখা করেছে, বাড়ি লোক আসছিল বাবা আসছিল মা হয়েছিল ভাই এসেছিল যোগাযোগ করছে মানে বিশেষ মর্যাদায় কারারক্ষী পাঠিয়েছে, যখন বিশেষ মর্যাদা তিনি আসছেন কারারক্ষী গুলো তো আমার বেশিরভাগ সমস্ত নেই। এক ভাই কাঁকড়া ঢাকা ঢাকা এক ভাই কালো ছিলের কারণে এক ভাইয়ের উপরে হাত উঠেছি। এটা যে আন্দোলন তাতে আমরা যেখানে আমরা যত বেশি আন্দোলন করেছিল এখন নিয়ে যা মোবাইল ঢুকে দিবি না, আমরা মোবাইল ছেড়ে ঢুকবো না, ঠিক আছে তোদা যা ভেতর ঢুকবার পরে যায় মোবাইল নিয়ে আসো, মোবাইল নিয়ে আসো লিখে নি। এখন যা রে খাবার দাবার আয়োজন করছে অবস্থা মাথায় খারাপ। এই যে তাও তো শুরু হল সুপার কথা না না আমি আসার করতে সব দুদিন কি আপনি দুর্নীতি মুক্ত করছেন কি করছেন, আমি ইসলামী পুরুষ নাই আমি জানি আপনি কি মুক্ত করছেন, এই হোক এই মুক্ত পাঁচ দিন আগে দিচ্ছে দাবির কাগজে সাজ দিবে না মহিবুল্লাহ নামে একটা আলেম আপনি কালকে সকালবেলা আসলে আমি আপনি দেখাবো, আমি পাঠিয়ে দিতে পারবো না, দেখাই দেবো পাঠিয়ে দিতে পারবো না। বিভিন্ন কথাবার্তা করতে করতে করতে করতে আচ্ছা মানে এমনটা মানে আসামি আন্দোলন এইদিকে আন্দোলন করি তো ডাক্তার বেরকি পারি কিনা আন্দোলন যাদেরকে জামিনের ব্যাপারে ওরা ইয়া করবে তাকে তো আন্দোলন হবে প্রথম জামিন জামিন যখন জামিন দিবে তাই পেয়ে আন্দোলন আমি না যাই যখন এই কালিমা কলকানিয়া উখিয়া খালি বাকি উখিয়া তিনজন ধরা খাইছে ওদেরকে এরা যদি না পান না গেল হয় তাদেরকে একটা বড় ভাইয়ের মামলা দিয়ে দেখে এক মামলা দিল হয় কিন্তু দেখা গেছে যে কালার মতো এরা কি যা ফুটেছে ওখানকার লোকজন নিয়ে আসি আর সেই ব্যাপক আন্দোলন করার কারণে চার দিন পাঁচ দিন পর গাড়িতে বাধ্য হয়েছে সাদা লেখা আমাদের লোকজন সেটা বুঝতে সাথে সাথে বুঝতেছে একবারে থানা ঘেরাও থানার কথা আমাদের কাছে আসামি নেই আমাদের কাছে আসছে ঠিক আছে আমরা ঘুরছি ঠিক আছে কিন্তু আমাদের কাছে আসামি নাই আসামি আছে ডিবির কাছে সাথে সাথে ডিবি বুঝে দেওয়া ঘেরাও টার্মিনাল আছেন ভাই মেডিকেল মোড়ের উত্তর পাশে যে টার্মিনাল আছে না যে মধু লাগি রে মধু কোন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় যখন কোন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় যেকোনো সংগঠন ভালো হইলো যেগুলো আসবে মানে দিদি বুঝলেন ঘেরাও করছে ওরা ভাই আমরা ধরে নিয়ে যাচ্ছি আমাকে ক্ষতিপূরণ মামলা দেওয়ার জন্য ক্ষতিপূরণ মামলা সালাম দিচ্ছে আর ক্ষতিপূরণ মামলা সালাম দিচ্ছে ওদিনই দাবি হওয়ার কথা মানে ওই যাতে ওদিনই দাবি হয় ওই দিনে ক্ষতিপূরণ মামলা সালাম দিচ্ছে কিন্তু ওই দিন মেজিস্ট্রেট কোনো কথা শুনে নাই দাবি তো দূরের কথা ওই দিন মেজিস্ট্রেটের বিরুদ্ধে আন্দোলন আবার শুরু হয়ে গেছে তারিখ কুড়ি বাদ তারিখ যে এক মাস পর তারিখ কুড়ি বাদ পরের দিনই আমার জামিন দিয়ে দিচ্ছে এই এই কাজগুলো তারিখ কুড়ি দিয়ে এই লোকগুলো উপকার হয় নাই এই লোকগুলো না অবশ্যই জেলা উড়েছে হয় আইয়ের জন্য নতুবা আলকাদার লোক নতুবা জেন দিল যেকোনো বিষয়ে কারো কারণে উপকার হয়ে যাবে যে কোনো বিষয়ে হয়েছে কাজ করতে গেলে তো ভুল ত্রুটি হয়ে যাবে এখন আমাদের কখনো কখনো অনেকগুলো ত্রুটি করেও যা ভালো পাইবে তা ঠিক আছে এখন এই যে ভোটার ভোটার লাগছে তো বসুমিন কারণ ভোটার ভোটার ভোটার লাগছে তো শেষ হবে না বসুমহীন কারণ কি আমি যদি এই বন্ধু কাজটা করে আমরা এটা ভালো করে দেখেছি যদি কাজটা করে 80% কিছু করে দেন আমরা বন্দীদের মধ্যে 80% দেন আর মাত্র 20% মধ্যে সে হাইয়ের কিছু আছে আলকাটা কিছু আলকাটা তো লোক ভয় করে যদি কোনো কামে একটা ধরা হয়ে যায় একটাই মূল আসিটা কিন্তু ওই যে খাদিবেই আবু আব্দুল্লাহ ভাই আজকে কোলা মক্তি স্বাধীন দেখা করছে আপনার ফলে স্বাধীন দেখা করছে প্রথম দিনে সে আলা হয়েছে আমি ভাই বৈষ্ণব তার মুখে আমি সাথে জড়িত আছি এখন দ্বিতীয় দিনে কথা হয়েছে তৃতীয় দিনে আমাকে দায়িত্ব দিবে যে আপনাকে দায়িত্ব দেবো আমাকে দায়িত্ব নিতেই হবে পাঁচ না মানে সিদ্ধান্ত নিয়েছে আমাকে দায়িত্ব দিবে আমাকে দায়িত্ব নিবেই লাগবে আমি বললাম যে আমি দায়িত্ব নিতে পারবো না কারণ আলকাদের একশো একটা নিরাপত্তা আছে আমরা একটা মানি না আলকায়দা যদি ধরা খায় কোনোরকমভাবে এক